কাহিব যদি মো বেকার অছি আজি কামরে লাগি যদি দিল নেই দিল দব কি ট্রিরে অন্ডা দবটি জুড়া গুণ্ড দবটি ডালি চাউল দেই ঘর ভরি দব কি ট্রিরে অন্ডা দবটি জুড়া গুণ্ড দবটি ডালি চাউল দেই ঘর ভরি দব কি দিল্লি